بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা হে নবী আল্লাহকে ভয় করো এবং কাফিরদের ও মুনাফিকদের আনুগত্য করিও না আল্লাহ তো সর্বজ্ঞ তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা ওই হয় তাহার অনুসরণ করো তোমরা যাহা করো আল্লাহ তো সে বিষয়ে সম্যক অবহিত আর তুমি নির্ভর করো আল্লাহর উপর এবং কর্মবিধানে আল্লাহই যথেষ্ট মা জাআলা আল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি ওয়া মা জাআলা আজওয়াজাকুমুল লাঈ তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম وَمَا جَعَلَ أَدْعِيَاءَكُمْ أَبْنَاءَكُمْ ذَلِكُمْ قَوْلُكُمْ بِأَفْوَاهِكُمْ وَاللَّهُ يَقُولُ الْحَقَّ وَهُوَ يَهْدِي السَّبِيلَ الله কোন মানুষের অভ্যন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেন নাই তোমাদের স্ত্রীগণ যাহাদের সঙ্গে তোমরা জিহার করিয়া থাকো তিনি তাহাদেরকে তোমাদের জননী করেন নাই এবং তোমাদের পোষ্য পুত্রদেরকে তিনি তোমাদের পুত্র করেন নাই এইগুলি তোমাদের মুখের কথা আল্লাহ সত্য কথাই বলেন এবং তিনি সরল পথ নির্দেশ করেন উদুউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তাআলামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ্দীন ওয়া মাওয়ালীকুম ওয়া লাইসা আলাইকুম জুনাহুম ফীমা আখতাতুম বিহি ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম ওয়া কানা আল্লাহু গাফুরার রাহীমা তোমরা তাহাদেরকে ডাকো তাহাদের পিতৃ পরিচয় আল্লাহর দৃষ্টিতে ইয়া অধিক ন্যায়সঙ্গত যদি তোমরা তাহাদের পিতৃপরিচয় না জানো তবে তাহারা তোমাদের দিনই ভাই এবং বন্ধু এই ব্যাপারে তোমরা কোনো ভুল করিলে তোমাদের কোনো অপরাধ নাই কিন্তু তোমাদের অন্তরে সংকল্প থাকিলে অপরাধ হইবে আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا নবী মুমিনদের নিকট তাহাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠতর এবং তাহার পত্নীগণ তাহাদের মাতা আল্লাহর বিধান অনুসারে মুমিন ও মুহাজিরগণ অপেক্ষা যাহারা আত্মীয় তাহারা পরস্পরের নিকটতর তবে তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবের প্রতি আনুকূল্য প্রদর্শন করিতে চাও তাহা করিতে পারো ইহা কিতাবে লিপিবদ্ধ وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْهُمْ مِيثَاقًا غَلِيظًا شَرُونَ كَرُو جَكُنْ أَبِي نُوبِي دِرِ نِكَوْتْ هُيْتِي أُنْغِكَارْ گْرُهُنْ كُرِيَا چِلَامْ إِبُنْ تُمَارِ نِكَوْتْ هُيْتُو إِبُنْ نُوح إِبْرَاهِيم مُوسَى ও মারিয়াম তনয় ঈসার নিকট হইতে তাহাদের নিকট হইতে গ্রহণ করিয়াছিলাম দৃঢ় অঙ্গীকার লিয়াসআলাস সাদিকিনা আন সিদকিহিম